Book 2 7 7 7 الأعداد شنكه نمبر شنكه نمبر أنا أعد أمي غنونا كوري أمي غنونا كوري واحد اثنان ثلاثة اك دوي تين اك دوي تين أنا أعد حتى ثلاثة أمي تين پرجنتو غنونا كوري أمي تين پرجنتو غنونا كوري أنا أواصل العد আমি গণনা করতে থাকি আমি গণনা করতে থাকি আরবা খামসা সিত্তা চার পাঁচ ছয় চার পাঁচ ছয় সাবা থামানিয়া তিসা সাত আট নয় সাত আট নয় আনা আউদ আমি গণনা করি আমি গণনা করি আনতা তাউদ আনতি তাউদ্দিন তুমি গণনা করো তুমি গণনা করো হুয়া ইয়াউদ সে গণনা করে সে গণনা করে ওয়াহিদ আল আউয়াল এক প্রথম এক প্রথম ইসনান আল সানি দুই দ্বিতীয় দুই দ্বিতীয় সালাসা আল সালিস তিন তৃতীয় তিন তৃতীয় আরবা আল রাবিয়া চার চতুর্থ চার চতুর্থ খামসা আল খামিস পাঁচ পঞ্চম পাঁচ পঞ্চম সিত্তা আল সাদিস ছয় ষষ্ঠ ছয় ষষ্ঠ সাবা আল সাবিয়া সাত সপ্তম সাত সপ্তম থামানিয়া আল থামিন আট অষ্টম আট অষ্টম তিসা আল তাসিয়া নয় নবম নয় নবম